ঘূর্ণির এই লেগেছে পাক, এই দুনিয়া ঘুরে বন বন বন বন ছন্দে ছন্দে কত রং বদলায় রং বদলায়। দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক, এই দুনিয়া ঘুরে বন বন বন বন ছন্দে ছন্দে কত রং বদলায় রং বদলায়। কখনো পিঙ্গল কখনো সবুজ, কখনো বুঝি আর কখনো বুঝ, কখনো পিঙ্গল কখনো সবুজ, কখনো বুঝি আর কখনো বুঝ। হৃদয় দিলে যার হৃদয় মেলে, হৃদয় যাবে সে কাল পথে পেলে। হৃদয় দিলে যার হৃদয় মেলে, হৃদয় যাবে সে কাল পথে পেলে। গোলক ধাঁধারে ভাই তাই লেগেছে তাক, এই দুনিয়া ঘুরে বন বন বন বন ছন্দে ছন্দে কত রং বদলায় রং বদলায়। দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক, এই দুনিয়া ঘুরে বন বন বন বন ছন্দে ছন্দে কত রং বদলায় রং বদলায়। কখন কাঁদায় আর কখন বলায়, এই ঘুরন্ত নাগর দোলায় কখন কাঁদায় আর কখন বলায়। কখন সাদা আর কখন কালো, কখন মন্দ যে কখন ভালো, কখন সাদা আর কখন কালো, কখন মন্দ যে কখন ভালো। জীবন জুয়ায় ফির জিতে গেলে, বোকার হদ্দ যদি হেরে গেলে। জীবন জুয়ায় ফির জিতে গেলে, বোকার হদ্দ যদি হেরে গেলে। কপাল মন্দ আজ কাল চিচিং ফাঁক, এই দুনিয়া ঘুরে বন বন বন বন ছন্দে ছন্দে কত রং বদলায় রং বদলায়। দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক, এই দুনিয়া ঘুরে বন বন বন বন ছন্দে ছন্দে কত রং বদলায় রং বদলায় রং বদলায় রং বদলায় রং বদলায়।